শোন রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝাড়ো বাহে নয়নে বাড়ি ঝরে শোন রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝাড়ো বাহে নয়নে বাড়ি ঝরে শোন রাতে যদি ভুলিও স্মৃতি মম নিশিথ স্বপন সম ভুলিও স্মৃতি মম নিশিথ স্বপন সম আঁচলের গাঁথা মালা ফেলিও পাথ পরে বাহিরে ঝাড়ো বাহে নয়নে বাড়ি ঝরে শোন রাতে যদি ঝুরিবে পুবালি বাই গহন দূর বনে রহিবে চাহি তুমি একেলা বাতায়নে ঝুরিবে পুবালি বাই গহন দূরে বনে রহিবে চাহি তুমি একেলা বাতায়নে বিরহী কুহুকে কা গাহিবে নিপশাখে যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে বিজলি দীপ শিখা খুঁজিবে তোমায় প্রিয়া দুহাতি ঢেকো আঁখি যদি গো জালে ভরে বাহিরে ঝাড়ো বাহে নয়নে বাড়ি ঝরে শোন রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝাড়ো বাহে নয়নে বাড়ি ঝরে শোন রাতে যদি।